আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা বলছিলাম দান খয়রাত নিয়ে, যাকাত ইত্যাদি নিয়ে, দানশীলতা কৃপণতা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর এই শীতের মৌসুমে বহু গরিব মানুষের শীত বস্ত্রের দরকার, অতএব দান করার সময় এটা যদি কেউ পারেন, গরিব মানুষদেরকে, গরিব যাদেরকে দেখবেন রাস্তার ধারে বসে আছে এবং শীতে হি হি করে কাঁপছে, অনেকে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে অথচ শরীরের একটা মোটা কাপড় নেই, শরীরের উপরে একটাও মোটা কাপড় নেই, যদি পারেন তাদেরকে দান করে আপনি নিজে সওয়াবের অধিকারী হতে পারেন। এখন আজকে আমরা আলোচনা করব দান, কোন ধরনের দান হচ্ছে উত্তম। দান তো বহু রকমের দান করা যায়, কিন্তু কোন ধরনের দান উত্তম? নম্বর এক, এমন দান করবেন যে সেই দান আপনি এবং যাকে দিচ্ছেন সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না, আর কেউ জানতে পারবে না। তার মানে দানের কথা প্রচার হবে না, আপনি গোপনে দান করবেন, এমনকি আপনার বাড়ির লোকেও জানতে পারবে না, বরং আপনি এবং যাকে দান করছেন সেই জানবে যে আপনি দান করছেন। এমন এক জিনিস দান যা গোপনে প্রকাশ্যে উভয়ভাবে করা চলে। প্রকাশ্যে দান করা যায় না, যায় না? প্রকাশ্যে দান করা যায়। আমি যদি একটা গরিব মানুষকে প্রকাশ্যে দিই চলবে, আমার নিয়ত যদি ঠিক থাকে, আমার নিয়তে যদি লোক দেখানি না থাকে, তাহলে কি প্রকাশ্যে দান দেওয়ার সমস্যা আছে? না, সমস্যা নেই। তার কারণ প্রকাশ্যে দান দেওয়া যায়, উভয়ভাবেই করা চলে। কিন্তু কোনটা উত্তম? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা বাকারা 274 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। দেখেন, দুই শ্রেণীর বান্দার কথা আল্লাহ তাআলা বলছেন, যে যারা রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে। আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করে বলছেন যে যারা রাতে এবং দিনে, তার মানে দিনে প্রকাশ হয়ে গেল, রাতে অবশ্য দিনেও গোপনে দেওয়া হয়, কেউ নেই সেখানে নির্জনে, হলে তো গোপনে হয়ে গেল, রাতের মতই হল। কিন্তু পরে বলছেন সিররাম ওয়া আলানিয়া, সির মানে গোপনে, আলানিয়া মানে প্রকাশ্যে, প্রকাশ্যে দান যারা করে তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার রয়েছে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট গোপনে দেখ বা প্রকাশ্যে দেখ তাদের পুরস্কার রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না কোনো ভয় আছে আর না তারা দুঃখিত হবে কিয়ামতে। সুতরাং দান যেভাবেই হোক, যেভাবেই আপনি, এই যে দেখেন এখনই একটি দান চলে এলো মাশাআল্লাহ, এটা একটা খুব সুন্দর দান, এটাকে কি বলে আরবিতে? আরবিতে কি বলে? রুম্মান না রুমান? রুম্মান। হাবে সাহেব, এই শব্দটা কি কোরআনে আছে? রুম্মান কোথায় আছে? সূরা রহমানে কি বলছেন আল্লাহ তাআলা? হ্যাঁ, ফিহিমা ফাকিহাতু ওয়া রুম্মান, ফিহিমা ফাকিহাতু ওয়া নখলু ওয়া রুম্মান। আল্লাহ তাআলা জান্নাতে এই রুম্মানের কথা বলেছেন যে সেখানে ডালিম পাওয়া যাবে, একে বলা হয় ডালিম, একে বলা হয় আনার, একে বলা হয় বেদানা, অনেক দানা আছে তাও বেদানা বলে, জানি না কেন। এই যে একটা দান চলে এলো, এটা তো যাকাত নয়, তাই না? নফল সদকা, নফল দান, হুজুরের জন্য কিংবা আপনাদের জন্য যাই হোক, এটা দান এলো। দান যে নিয়তে মানুষ দেবে আল্লাহ তাআলা তাদের দান কবুল করবেন। তো এটা হলো প্রকাশ্যে, আপনাদের সবার সামনে দানটা দাতা দিয়ে গেলেন। নিয়তে যদি থাকে যে আমি লোক দেখানি দিলাম, আমি প্রশংসা পাব, তাহলে প্রশংসাই পাবে। আমি প্রশংসা করছি আল্লাহ তাকে, যে খায় দেখ আমাদেরকে দিয়ে গেলেন একটা জিনিস, খাবার জিনিস, দোয়াও দিলাম। আর যদি মনে মনে থাকে যে না আমি আল্লাহর ওয়াস্তে দিলাম, তাহলে সওয়াবও পেল, দোয়াও পাবে, দোয়াও পাবে। আল্লাহ তাআলা দুই রকমের দানকেই পছন্দ করেছেন, তবে দান গোপনে করাই ভালো, গোপনে দান করার পৃথক বৈশিষ্ট্য আছে ইসলামে। কেন, ওই যে বললাম আপনার মন ঠিক আছে, আপনার রিয়া নেই আপনার ভিতরে, তবুও যদি আপনি গোপনে করেন, একবারে আপনি নির্বিঘ্ন হয়ে গেলেন, নিরাপদ হয়ে গেলেন, কোন রকমের আর কোন সমস্যাই নেই, সেখানে আপনার অন্তরে ভেজাল ঢোকার কোন ছিদ্রপথই নেই। আল্লাহ তাআলা বলছেন ইন তুবদু সাদাকাতি ফানিমাহি ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম ওয়ায়ুকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর। যদি তোমরা প্রকাশ্যভাবে দান করো তবে তা উৎকৃষ্ট, ভালো, প্রকাশ্যভাবে দান দাও ভালো, আর যদি তোমরা তা গোপন ভাবে দান করো, গরিবদেরকে দাও, তাহলে তাও তোমাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্বন্ধে বিশেষ রূপে খবরদার। গোপনে দান করার পৃথক মাহাত্ম্য আছে, আপনারা জানেন যে এখন কথা হলো কি, আপনারা নিশ্চয়ই জানেন যে গোপনে দান করলে পরে তার পৃথক বৈশিষ্ট্য আছে। কে বলতে পারবে কেয়ামতের দিনে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের আরশের নিচে ছায়া দেবেন, সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, তার মানে কেয়ামতে রোদ থাকবে, তাই না? ও রোদ এমন থাকবে যে ঘাম, ঘামে হাবুডুবু খাবে, কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো হবে কোমর বরাবর, কারো হবে একবার লাগাম বরাবর, এইভাবে ডুবে দাঁড়িয়ে থাকবে। আমল অনুসারে সেখানে ছায়ার দরকার হবে, কিন্তু ছায়া একমাত্র আরশের ছায়া ছাড়া কোনো গাছপালা থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার নিচে এক হাদিস মতে সাত ব্যক্তি জায়গা পাবে, নিশ্চয়ই তারা বিশেষ বিশেষ মানুষ, সবাই তো আর সেই রকম মর্যাদার ছায়া পাবে না, বিশেষ বিশেষ মানুষ। হ্যাঁ, কে বলতে পারবে সাত ব্যক্তি কে কে? ন্যায় পরায়ণ বাদশাহ, বাদশাহ পাশেই বসে আছে, তারপর বলেন আপনি বাদশাহ। নম্বর দুই, যারা গোপনে এমন ভাবে দান করে যে ডান হাত যা খরচ করে বাম হাতও জানতে পারে না, আল্লাহ আকবার, কত গোপন ভাবে দান করে যে ডান হাতে যা খরচ করে বাম হাতেও জানতে পারে না। আপনি তো প্রথমেই বলে আর বাকিটা বলতেই দিলেন না, তাহলে কি হবে? এটা শেষ দিকে বললে পরে বাকিগুলো বলা হতো না, বাকিগুলো শুনবেন না, শুনবেন না। তিন নম্বর হচ্ছে যে দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসে আর আল্লাহর ওয়াস্তেই আবার বিচ্ছিন্ন হয়, ভালোবাসে না, এই লোকটাকে ভালোবাসলাম আল্লাহর ওয়াস্তে, তারপর আবার ছেড়ে দিলাম, কেন না, সমস্যা আছে, ঠিক আছে, এই হলো। কিংবা আর একটা অর্থ হলো যে আজীবন মরণ পর্যন্ত, মরণের আগে পর্যন্ত আল্লাহর ওয়াস্তেই ভালো বেসে গেল, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা শুধু ছেলে ছেলে মেয়ে মেয়ে হয় নাকি ছেলে মেয়ে তো হয়, ছেলে মেয়ে তো হতে পারে। আপনি একটা মেয়েকে আপনি বউ পছন্দ করার সময় কি জন্য পছন্দ করেন? যে সে আল্লাহকে ভালোবাসে অথবা আল্লাহ তাকে ভালোবাসে, এটাও ভালো কথা। সঙ্গী সাথী এবং বউ জামাই নির্বাচন করার ক্ষেত্রে আপনার এটা কষ্টি পাথর হওয়া দরকার যে আল্লাহর ওয়াস্তে আপনি তাকে ভালোবাসেন। হ্যাঁ, চার নম্বর, আজকে বাদশাহ তো বসেই আছে মুখ বন্ধ করে, কি ব্যাপার? যার হৃদয় মসজিদের সাথে লটকে থাকে, আহা কখন হবে হাইয়া আল সালাহ, হাইয়া আল ফালাহ, কান খাড়া করে কখন আজান হবে? বেচারি কাজ করছে, ঘরে সংসারে কাজ করছে, ব্যস্ত আছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, লেখাপড়া নিয়ে কাজ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু মন লটকে আছে মসজিদের সাথে, কখন মসজিদে যাব, আল্লাহর আল্লাহ জিকির করব, নামাজ পড়ব। হ্যাঁ, ইমাম মজনু তো ডিউটি, তাদের ডিউটি, এখন তাদের আবার নিয়ত যদি টাকা পয়সা হয় কিংবা লোকের কথা থেকে বাঁচার জন্য হয়, এই ছোট ছোট ছোট ছোট লোক, এখন তো এখানে এখানে সব তালা লাগানো মসজিদ, তাই না, বাথরুম পর্যন্ত তালা লাগানো, দেশে তো নাই, শহরে অবশ্য তালা লাগানো থাকতে পারে, তো ওদের কথা আলাদা, কিন্তু এমন ব্যক্তি যে সংসারের কাজ, আর সংসারের কাজ ত্যাগ করে যে মসজিদে বসে থাকে তার জন্য নয়, এটা হচ্ছে অসংখ্য বন্ধন মাঝে লোভিব মুক্তির স্বাদ, তাই না, ওই যে একটা হাদিসে আছে, যদি কেউ 40 দিন জামাত সহকারে নামাজ পড়ে যাতে সে শহীদ মিয়া আসেনি আজকে, যাতে সে তাকবীরে তাহরিমা পায়, তাহলে তার জন্য 2 সার্টিফিকেট। কি কি? মোনাফেকির খাতা থেকে নাম কাটা যাবে, আর 2 জাহান্নামীদের খাতা থেকে নাম কাটা যাবে, অথবা জাহান্নামীদের জন্য লেখাই হবে না, জাহান্নামীদের খাতার নাম। এবারে এক ব্যক্তি করল কি, 40 দিন চিল্লাতে বেরিয়ে গেল যে মসজিদে মসজিদে ঘুরব আর মসজিদে মসজিদে 40 দিন নামাজ পড়বো। কিংবা কোন ব্যক্তি এসে মসজিদেই কাঁথা বালিশ নিয়ে মসজিদেই শুতে থাকলো, শুয়ে ঘুমাতে থাকলো, যাতে করে আমার তাকবীরে তাহরিমা ছুটে না যায়। হ্যাঁ, এই ব্যক্তির জন্য হাদিস বলা হয়েছে? হাদিস হচ্ছে সেই, ইসলাম হচ্ছে সংসার ধর্ম, সংসার ধর্ম ছাড়া ইসলাম নেই, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। অতএব আমাদেরকে অসংখ্য বন্ধনের মাঝে থেকে মসজিদের সাথে লটকে আছে আমার মন, তাহলে তার ফজিলত কি আরো সে নিচে ছায়া পাবে। কটা হলো? 4 হলো, এখন অনেক আছে। নম্বর 5, হ্যাঁ, যে আল্লাহকে নির্জনে স্মরণ করে এবং চোখের পানি বহিয়ে দেয়। আল্লাহ আকবার, নির্জনে স্মরণ করে আর চোখের পানি বহায়। কি জন্য বহায়? আপনি হয়তো আপনার মরা ছেলেকে স্মরণ করলেন, তার জন্য? আপনি আপনার কোন দুঃখের কথা, কোন অত্যাচারের কথা স্মরণ করলেন, তার জন্য না, আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আপনি কান্দলে, আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ, লোকের সামনে কান্দলে তো বলবে দেখো, হ্যাঁ, লোকে দেখাচ্ছে, দেখো, বলতে পারে, দরকার কি? নির্জনে গিয়ে গোপনে আপনি কান্দেন আল্লাহর দরবারে, তাহাজ্জুদের নামাজ পড়ছেন তখন কাঁদছেন, কিংবা অন্য সময় হতে পারে, আল্লাহর স্মরণ করে আপনি নির্জনে যদি কাঁদেন, চোখের পানি বহে যায়, তাহলে পরে আপনি কাল কেয়ামতে আরশের নিচে ছায়া পাবেন। হ্যাঁ, নম্বর, যেমন এমন পুরুষ, সেই পুরুষ যে পুরুষকে একজন সম্ভ্রান্তা সুন্দরী, শুধু সুন্দরী না, সম্ভ্রান্তা, আবার শুধু সম্ভ্রান্তা না সুন্দরী, আকর্ষণের 2 কারণ আছে। কারণ রাস্তাঘাটে পড়ে থাকা মহিলা, নিচু জাতের মহিলা, সবাই আকর্ষণ, সবারই আকর্ষণ হয় না, কিন্তু একজন উচ্চ বংশের হলে পরে, সুন্দরী না হলেও আকর্ষণ হয়, আর সুন্দরী আবার রাস্তাঘাটের মেয়ে সুন্দরী হলেও আকর্ষণ হয়। কিন্তু এখানে আকর্ষণের 2 কারণ আছে, সম্ভ্রান্তা প্লাস সুন্দরী। সে আপনাকে ভালোবেসে বলছে এসো এসো, আমরা ভালোবাসা করি, এসো আমরা নির্জনে গল্প করি, এসো আমরা ব্যভিচার করি, তখন সে কি বলে? ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমাদের এ কাজ জায়েজ না। কোন বাধা নেই, বাধা বাধা আছে বলে করলেন না তা নয়, কোন বাধা নেই, ইচ্ছা করলেই আপনারা মিলিত হতে পারেন, কিন্তু আল্লাহর ভয়ে বললেন যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি এ কাজ করতে পারি না। তাহলে সে আর একজনকে, না 7 হয়ে গেল, হ্যাঁ 6 হয়ে, তার একজন কে থাকলো বাকি? এমন যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহ আকবার। হ্যাঁ, তো আপনার উল্টো পাল্টা করলেন, তো কি করবো? এমন যুবক যে তার নিজের যৌবন ইবাদতে কাটিয়েছে, আরে বৃদ্ধ বয়সে ইবাদত করবে এটা আবার কি? বৃদ্ধ বেশ্যা তওবা করবে না, তার কি করবে? তার তো বেশ্যা বৃদ্ধি চলবে না। আর তুমি বৃদ্ধ বয়সে এখন আল্লাহর ভয় করছো, ভাবছো এই তো কবরে পা ঝুলিয়েছি গেলাম বলে সটাম করে নেমে যাব কবরে, এবার তো ভয় হবে। কিন্তু যুবা অবস্থায় যখন তোমার যৌবন ছিল, যৌবনের টাটকা রক্ত ছিল, ফুটন্ত রক্ত ছিল, এবং মনে বল ছিল, শরীরে শক্তি ছিল, যৌবনে পাপ হওয়া, পদস্খলন ঘটা বেশি, তাই না? যৌবন কালটা এমন যে এমন পাপ পিছলে যাবে, বহু রকমের পাপ যৌবন কালে হয়ে থাকে, কিন্তু সেই যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটালো। আর এই জন্য কাল কেয়ামতের দিনে খাস প্রশ্ন হবে যে যৌবন তুমি কিভাবে কাটিয়েছ। এই যুবক আল্লাহ তাআলার ইবাদতের মাঝে যৌবন কাটিয়েছে, বুড়ো বয়সে গিয়ে ইবাদত না, একদম যৌবন কাল থেকে তার ইবাদত। তবে তার মানে এই নয় যে যৌবন কাল কাটালো নিয়ে বুড়ো বয়সে আবার ইবাদত ছেড়ে দিল, তা না, তার মানে মেন সময়টাও ইবাদতে কাটলো এবং বাকি জীবনটাও তার ভালো কাটলো, তাহলে কাল কেয়ামতের মাঠে আরো সে ছায়া পাবে। এই সাত প্রকার ব্যক্তি, আমাদের এখানে উদ্দেশ্য কি ছিল, সেই ব্যক্তি যে গোপনে দান করবে, তাহলে বোঝা গেল প্রকাশ্যে দান করলে পরে এই ফজিলত নেই। আর গোপন বলতে কেমন গোপন, এমন গোপন যে ঘরের ছেলে মেয়ে বউ পর্যন্ত জানবে না, এমন গোপনে আপনি দিলেন, তাহলে পরে বোঝা গেল যে গোপনে দানের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতু সিররি তুতফিউ গাযাবার রাব্ব। আপনি যদি গোপনে দান করেন তাহলে গোপনের দান প্রতিপালকের ক্রোধ রাগকে দূর করে দেয়, আল্লাহ তাআলার গজব দূর করে দেয়। ওয়াসিলাতুর রাহিমি তাজিদু ফিল উমর। আর যদি আপনি জ্ঞাতিবন্ধন, আত্মীয়তার বন্ধন বজায় রাখেন তাহলে আপনার হায়াত বৃদ্ধি হয়। হায়াত বৃদ্ধি হয় কারো নাকি তকদিরে লেখা থাকে? সেটাই তকদিরে লেখা থাকে, সেটাই। কিন্তু তকদিরে লেখা থাকে যদি এই কাজ করে তাহলে তার এত বছর বয়স বাড়িয়ে দেওয়া হবে, এইভাবে বৃদ্ধির কথা বলা হয়। অথবা এমনও হতে পারে যে তার যেটুকু সময় আছে সেই সময়ে কি করা হয়, তার আয়ুতেই কি করা হয়, বরকত দেওয়া হয়। কেমন বরকত দেওয়া হয়? মনে করেন একটা লোক আছে, সে 60 বছর বেঁচেছে। এখানে আমাদের দুজন শাহ আলম আছে, 1 নম্বর শাহ আলম, 2 নম্বর শাহ আলম। 1 নম্বর শাহ আলম 60 বছর বাঁচল, আল্লাহ তাআলা বেশি বাড়াক, আরো বাঁচাক, কিন্তু আমি উদাহরণস্বরূপ বলছি, 90 বছর বাঁচল মনে করুন, শাহ আলম 90 বছর বাঁচল, 2 নম্বর শাহ আলম 90 বছর বাঁচল। কিন্তু দেখা গেল 1 নম্বর শাহ আলম যতটা ইবাদত করল, 2 নম্বর শাহ আলম ততটা করল না, মোটামুটি 60 বছরের ইবাদত করল, আর এই শাহ আলম 90 বছর ইবাদত করল। তাহলে বয়স একই পেল কিন্তু বরকত কার, 30 বছর বেশি হয়ে গেল, তাই না? 30 বছর বেশি হয়ে গেল। এরকমই আপনি দেখবেন মানুষ দুনিয়াবি মানে দুনিয়ার স্বার্থেও অনেকে কাজ করে, যে একটা মুদির মনে করুন বছর পর বছর কাজ, কোনো কাজ দেখাতে পারলেন না, কোনো মুদির এক বছরেই 5 বছরের কাজ করে দেয়। তো এইরকম হায়াতের বরকত অর্থ এরকমও হতে পারে, আর না হয় সত্যিই আল্লাহ তাআলা এইভাবে তকদিরে লিখেন যে যদি এই করে জ্ঞাতিবন্ধন বজায় রাখে তাহলে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে, আল্লাহই ভালো জানেন। وفعل المعروف يقي مصارع السوء আর পুণ্য কর্ম সর্বপ্রকার কুমরণ থেকে রক্ষা করে। কুমরণ কাকে বলে? মানে এমন মরণ যে মরণে তওবার সুযোগ থাকে না, যে মরণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ থাকে না, যে মরণ পাপ অবস্থায় মরণ, এগুলো হচ্ছে খারাপ মানে অশুভ মরণ যাকে বলে। অশুভ মরণ, আপনি নোংরা জিনিস দেখছেন, টিভি চালানো আছে, কিংবা মাশাআল্লাহ আজকাল তো নেটে দেখছেন এটা ওটা সেটা বহু কিছু খারাপ নোংরা দেখছেন, এই সময় মরণ চলে এলো, হঠাৎ করে আপনি হার্ট ফেল হয়ে গেল কি স্ট্রোক হয়ে গেল, বাস এ হচ্ছে খারাপ মানে। তারপরে অ্যাক্সিডেন্ট, আপনি জানেন যে ভূমিকম্প যখন হয় এবং যারা মাটি চাপা পড়ে, এই যে সুনামি হয়, তখন এমন বহু লোক ছিল যারা উলঙ্গ অবস্থায় তারা ব্যভিচারী লিপ্ত ছিল, তাই না? ওই অবস্থায় মাটি চাপা গেল, দুজনেই মরল এক অপরের ওপরে, বুঝতে পারছেন তো যে সেই অবস্থাতে তাদের কি হয়ে গেল, মাটি চাপা গেল। তাহলে তাদের মরণটা কি শুভ না অশুভ? একদম অশুভ মরণ। তো অশুভ মরণ থেকে বাঁচা কি কি কাজ? ভালো কাজ। আর যে ভালো কাজ করবে সে অশুভ ওই খারাপ কাজে যাবে কেন, তাই না? গোপনে দান করলে দাতা রিয়া থেকে বাঁচতে পারে, রিয়া মানে লোক দেখানি, আর যা হচ্ছে ছোট শিরিক থেকে একদম নিচক ভাবে বাঁচতে পারে গর্ব ও অহংকার থেকেও। মনে মনে অনেক সময় দান দিয়ে গর্ব হয়, অহংকার হয়, প্রশংসার লোভ হয়, আর সে সময় তার নিয়ত বিশুদ্ধ হয় একমাত্র মহাদাতা আল্লাহর জন্যই যখন সে গোপনে দান করে। তাছাড়া গোপনে দান দিলে যাকে দেওয়া হয় সেও লোকচক্ষু থেকে দূরে থাকতে পারে, সেও মানে আপনি যাকে দান দেবেন তারও তো লজ্জা আছে, নাকি সবাই বেহায়া? না, দেখবেন বহু মানুষ দান নিতে চায় না, কি দিচ্ছেন এটা, কেন দিচ্ছেন, তবে অনেকে আবার অহংকার মানে একবার নাক সিটকে অহংকার পদের সঙ্গে হ্যাঁ লোক পাওনি আমাকে দিতে এসছ, আমি কি ফকির নাকি, না এরকম না, এরকম না। আপনি আপনি হকদার নন, আপনি মিষ্টি কথা বলে না হয় আমাকে অন্য অন্যজনকে দেন, আমি কি মিসকিন, আমি কি ফকির, আমাকে দিতে এসছ, এরকম মানে অহংকার দেখানো ঠিক না। যে দান নেয় তারও এক চক্ষু লজ্জা আছে, এখন লোকের সামনে দিলে সে কি হতো, লজ্জিত হতো। এখন দেখুন আপনারা যেমন আপনাদের মধ্যে যদি কারো ভুল দেখি এইখানে বলে এই মিয়া আপনার যে গাটের নিচে কাপড় পরছেন আপনার কি লজ্জা সরম নাই, তো এখানে অতগুলো লোকের সামনে বললে পরে সে কতটা সরম পাবে, আর যদি আমি গোপনে বলি তাহলে ততটা লজ্জা পাবে না। আর লোকের সামনে বললে পরে ওই উপদেশটাই কি হয়ে যায়, তিরস্কার হয়ে যায়, তিরস্কার হয়ে গেলে তখন সে আমার পরে রাগ করবে, হ্যাঁ বললো তো বললো হুজুর লোকের সামনেই বললো, তার রাগটা রাগ হয়, কাজে নাও লাগতে পারে। সুতরাং গোপনে দান করলে আপনি যাকে দান দেবেন সেও লোকচক্ষু থেকে দূরে থাকতে পারবে, ফলে সেও বাঁচতে পারে লজ্জা ও লাঞ্ছনা থেকে, লজ্জা ও লাঞ্ছনা থেকে সে বাঁচবে, বজায় থাকবে তার মান ও সম্ভ্রম। সে লোকের সামনে যেমন সবাই ভাবলো যে বেচারি কারো কাছে হাত পাতে না, আর সত্যিই হাত পাতে না, গোপনে দিলে এটাও আপনি বুঝতে পারবেন না যে ও দান খায় বা দান নেয়। আর এর জন্যই কোন মুসলিমকে সে জাকাতের হকদার কিনা, এই তুমি কি জাকাতের হকদার, তোমাকে জাকাত দেবো, এরকম জিজ্ঞেস করা হবে না, এতে তার লজ্জা হবে, লজ্জা হবে, অপমান হবে, এইভাবে জিজ্ঞেস করা উচিত না, জিজ্ঞাসা করে লজ্জিত লাঞ্ছিত করা উচিত না। তাকে হকদার বলে যদি আপনার প্রবল ধারণা হয় বা আপনি মনে করেন যে হকদার, আপনি দেন সে নিল বাস, আপনার সে যদি হকদার না হয় সে বুঝবে, তাকে জিজ্ঞাসা আপনি করবেন না। অবশ্য কোন হিকমত যুক্তি বা দান বৃদ্ধির স্বার্থে কোন কোন সময়ে যদি প্রকাশ্যে দেওয়া হয় তাহলে সেটাও ভালো হতে পারে, মানে কখনো কখনো এমনও হতে পারে যে প্রকাশ্যে দান দিলে অন্য এক উদ্দেশ্য আছে, সেটা কি, অনেকে এখন বহু দানের দরকার, দেখা দেখিও অনেক মানুষ দান করে, তো দেখা দেখি দান করলে কি সব হবে, যদি দেখা দেখি দেখিয়ে করে সব হবে না, কিন্তু অনেকে মন আছে এমন যে কাজ করা দেখলে কাজ করতে উৎসাহ হয়, মনে অনুপ্রেরণা জাগে, তো সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দেখেন হাদিসে আছে যে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুননা ফি সাদরিন নাহার ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা সকালের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলাম, ফাজাআহু ক্বাউমুন উরাতুন, মানে নগ্ন অবস্থায় প্রায়, মানে নগ্ন অবস্থায় মানে শরীরে বেশি কাপড় ছিল ছিল না, মুজতাবিন আন-নামার আও আবা, মানে ওই যে কি বলে বাঘের চামড়া আগে যেমন পড়ত আদিম মানুষরা, সেরকম চামড়া পশুর চামড়া পরে তারা এসেছিল, মোকাল্লিদি সৈয়ব তাদের গর্দানে তলোয়ার লটকানো ছিল, আম মাতুহুম মিন মুদার বাল কুল্লুহুম মিন মুদার, মুদার বলে একটা কাবিলা ছিল, গোত্র ছিল, সেই গোত্রের লোক কিছু লোক মানে অধিকাংশ লোক অথবা সব লোক সমস্ত লোকই, ফাতামা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা বিহি মিনাল ফাকা, এই অবস্থায় এই অভাব অনটন এই দারিদ্র দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একদম মানে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, ফাদা খালা সুম্মা খারাজ, তিনি গেলেন প্রবেশ করলেন তারপর বেরিয়ে এলেন, ফা আমারা বিলালান ফা আজান, নামাজের সময় হলে বিলালকে আজান দিতে বললেন, ও আকাম একামত হল, ফাসাল্লা সুম্মা খাতাব, নামাজ পড়লেন, নামাজের পরে বক্তৃতা করতে লাগলেন, দেখেন নামাজের পরে বক্তৃতা করার দলিল দেখছেন, নামাজের পরে বক্তৃতা দিতে লাগলেন, ফাকাল ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খুতবাতেই পড়তেন, বিয়ের খুতবা হোক চাহে জুমার খুতবা হোক কিংবা সাধারণ এই যে জলসা জুলুস, এই খুতবা আম খুতবাতে তিনি আয়াতটা পাঠ করতেন, যার মানে কি, হে লোক সকল, সূরা নিসার প্রথম আয়াত তাই না, হে লোক সকল তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ হতে, সে প্রাণটাকে আদম আলাইহিসসালাম, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তারপর তার থেকে আবার তার জোড়া সৃষ্টি করেছেন, স্ত্রী সৃষ্টি করেছেন, কে, হাওয়া, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, ওই দুই থেকে অনেক অনেক নারী পুরুষ সৃষ্টি করেছেন। অবশ্য মানুষের মধ্যে একটা এক প্রকার জাত আছে, এক প্রকার নর আছে, যারা বানরের তৈরি, বানর থেকে তৈরি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মানুষ তৈরির ইতিহাসে যে প্রথমে একটা মানুষ তৈরি করেন, তারপরে দুটো করেন নারী পুরুষ, তারপর সেখান থেকে মানুষ পুরুষ ও নারী সৃষ্টি হয়। কিন্তু ওই শ্রেণীর মানুষরা মনে করে যে বানর থেকে নর হয়েছে, আস্তে আস্তে লেজ খসে সভ্য মানুষে পরিণত হয়েছে। তাদের ধারণা মাত্র, তাদের এটা ধারণা মাত্র। আর আমাদের এ হচ্ছে সৃষ্টিকর্তার দলিল যে তিনি এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই আল্লাহকে ভয় করো যার নাম নিয়ে তোমরা একে অপরে যাচিঙ্গা করে থাকো, আর আরহাম আত্মীয়তার বন্ধনের ব্যাপারে ভয় করো। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে মানে প্রত্যক্ষদর্শী, বা তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদের হিসাব নেবেন, তিনি খোঁজ খবর রাখেন ইত্যাদি। আর একটা আয়াত পাঠ করলেন, ইয়া ইউহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। এটা সূরা হাসরের 18 নম্বর আয়াত, যেখানে ওখানে বলা হয়েছে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। আর তোমাদের মানে প্রত্যেক প্রাণের বা প্রত্যেক আত্মার এটা দেখা উচিত যে সে কালকের জন্য কি পেশ করেছে। কালকের জন্য মানে কালকের জন্য, যখনই মরবেন মরার পরেই তো বাস, এখন মরার পরের জন্য, পরকালের জন্য, আখেরাতের জন্য কি পাঠিয়েছে। এখানকার জন্য মাশাআল্লাহ সৌদিয়া থেকে বাংলাদেশে বহু টাকা পাঠালাম, ঘর করলাম, বহু টাকা পাঠালাম, ঘর করলাম, কিন্তু আরেক জায়গায় ঘর তৈরি করতে হবে, সেখানকার জন্য কটা ইট পাঠিয়েছেন, কত রড পাঠিয়েছেন, কত সিমেন্ট পাঠিয়েছেন, এটা খেয়াল করা উচিত। আল্লাহ বলছেন প্রত্যেকের দেখা উচিত ভেবে যে সে কালকের জন্য কি প্রস্তুতি নিচ্ছে, কালকের জন্য সে কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তামান, তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত, আল্লাহ তাআলা জানেন। তারপরে যা বলার বললেন তা দেখে তাসাদ্দাকা রাজুলুম মিন দিনারিহি, এবারে যার দিনার ছিল দিনার দিতে লাগলো, ও দিরমিন দিরহামিহি, যার দিরহাম ছিল সে দিরহাম দিতে লাগলো, মিন সাউবিহি, যার অতিরিক্ত কাপড় ছিল কাপড় দিতে লাগলো, মিন সাই বুরিহি, গম দিতে লাগলো, মিন সাই সামারিহি, ফল খেজুর টেজুর ফল দিতে লাগলো, হাত্তা কাল ওয়ালাউ বিশিক্কে তামরাহ, একটা গোটা খেজুর না, যদিও অর্ধেক খেজুর হয় তাও নিয়ে এসো, দাও তোমরা। ফাজা রাজুলু মিনাল আনসার বিসুরাতিন কাদাত কাফফুহু তাজিজু আনহা, একটা লোক আনসারীদের একটা লোক আনসারদের একটা লোক একটা থলে নিয়ে এলো যার হাতে আট ছিল না, যার হাতে ধর ছিল না। সম্মা তাতা বা আন্নাস, সেই লোকটা যেমনি নিয়ে এলো তার দেখা দেখি এবারে সবাই দিতে শুরু করলো, লোক সকল তোমরা দান করো দান করো, কেউ করে না। যেমনি একটা লোক নিয়ে এসে দিল, আরে একটা রুম্মান দিল, বেদানা দিল, চল আমিও খেজুর দি, চল আমিও আপেল দি, ও আমি যার যা ছিল এসে জমা হতে লাগলো, খালি শুরু হয়ে গেল আর কি। এখানে হচ্ছে প্রতিযোগিতা, এটা কি হচ্ছে প্রতিযোগিতা, প্রতিযোগিতা হয় না, হয় না, ওই যে ওমার আর আবু বাকারের প্রতিযোগিতা আপনারা শুনেছেন, আল্লাহ আকবার, ওমার তুমি এত মাল নিয়ে এলে বাড়িতে কি রেখে এলে, বলছে হুজুর আমি অর্ধেক মাল রেখে এসছি। আবু বাকার যখন নিয়ে এলেন, ওমার সেই দিনে ভাবছিলেন মনে মনে যে আজকে আবু বাকারকে দেখব, আবু বাকারকে আজকে আমি হারিয়ে দেবো, দেখছিলেন প্রতিযোগিতা, আল্লাহ আকবার। আবু বাকারকে যখন জিজ্ঞাসা করছেন যে তুমি বাড়িতে কি রেখে এলে, তখন উনি কি বলছেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ আকবার, আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এলাম। ওমার বলছেন যে তখনই আমি ভেবেছিলাম যে আবু বাকারের সঙ্গে জীবনেও পারা যাবে না, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, আর এটা হচ্ছে খুবই সাবেকু সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, আল্লাহ আকবার, জান্নাতের জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা। তো যখনই লোকটা নিয়ে এসে রাখল, হা সাহাবী বলছেন জারির, হাত্তা রাআইতু কুমাইনি মিন তাআমিন ওয়া সিয়াব, এমনকি পরিশেষে দেখলাম দুটো স্তূপ তৈরি হয়ে গেছে। স্তূপই তো বলেন, তাই না? ওটাকে কি বলে? কি বলে? স্তূপ ছাড়া অন্য কিছু বলে না। আমাদের আমাদের গোদা বাংলায় কি বলে, ধান যখন জড়ো করে উঁচু হয়ে যায়, হ্যাঁ, ডিপি ডিপি বলে, গাদা বলে, গাদা, রাস বলে, রাস, এইভাবে রাস, তার মানে একদম স্তূপ। তো দুটো স্তূপ দেখলাম, একটা খাবারের স্তূপ আর একটা কাপড়ের স্তূপ। হ্যাঁ, দান করে করে দুটো হয়ে গেল। তারপর হাত্তা রাআইতু ওয়াজহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাল্লালু, আল্লাহু আকবার, কাআন্নাহু মুযহাবা, দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যেন চাঁদের মতো ছলকাতে লাগলো, চাঁদের মতো চমকাতে লাগলো, যেন তা সোনা দিয়ে তৈরি করা হয়েছে। খুশিতে যে আমি বললাম দান করতে, আর মানুষ এসে দান এমন ভাবে করলো যে প্রয়োজনের যেটা দরকার ছিল এসে উপস্থিত হয়ে গেল, খুশি তো হবেই। তিনি নেতা, তিনি রাজা, তিনি আল্লাহর নবী, তার কাছে কিছু নেই দেওয়ার মতো। মানুষের কাছ থেকে এইভাবে তিনি আবেদন করে চেয়ে এভাবে জমা যখন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদের মতো চেহারা এমনি ছিল, তারপরে যদি খুশি হতো চাঁদের মতো চেহারায়, তো যেন মুজহাবা, যেন একবারে সোনা দিয়ে মোড়া, আমাদের সোনার পানি দিয়ে ধোয়া, যেন সোনা দিয়ে মোড়া, যেন সোনা সেখানে ঝলক দিচ্ছে এবং সেখানে চমকাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দেখার পরে, এই জিনিসটা দেখার পরে তিনি বললেন, মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু, যে ব্যক্তি ইসলামে কোন নতুন সুন্নত চালু করল, কোন সুন্নত চালু করল, তো তার সওয়াব হবে, এবং তার ওই সুন্নত দেখে যে আমল করল তারও অনুরূপ সওয়াব হবে। মিন গাইরি আইয়ান কুসা মিন উজুরিহিম শাই, তাদের কেউ কারো সওয়াব নেবে না। শাহ আলম এসে একটা দিল, আর তা দেখে বাদশা একটা দিল, তো শাহ আলমের প্রথম যে সওয়াবটা হলো একটা ডালিম, একটা আনার দেওয়ার সওয়াব হলো। বাদশা যখন দিল, তখন বাদশা দানের জন্য যে ডালিম ও সওয়াব পেল, আর শাহ আলমও আবার একটা সওয়াব পেল। এভাবে যত লোক দেখে দিতে থাকবে, শাহ আলম সওয়াব পেতেই থাকবে। তাহলে হুজুর বোঝা গেল সুন্নত তৈরি করা যাবে না, প্রথম সুন্নত চালু করা যাবে। তাহলে আপনারা বিদাত বলেন কেন? সুন্নত মানে হচ্ছে, এখানে সুন্নত মানে ওই সুন্নত না, যে যেটা আল্লাহর রাসূলের সুন্নত, এমন তরিকা, যে প্রথা, যে প্রথা চালু হয়েছে, প্রথম যে করবে, যেটা বৈধ, এ নয় যে অবৈধ, যেটা কোনো দলিল নেই তা নয়, এমন জিনিস যেটা ছিল, আছে আসলে। দান করা তো ভালো জিনিস, কিন্তু দান কেউ করেনি, একজন চালু করে দিল, হয়ে গেল। যেটা শরীয়ত সম্মত কাজ, সেই রকম কাজ, এ নয় যে নতুন একটা কাজ আপনি সৃষ্টি করলেন। যে ব্যক্তি সকাল দশটার সময় আজান একামত দিয়ে নামাজ চালু করলো, এবং তারপর থেকে তারা পড়তেই থাকলো, তো যে চালু করলো সে সব পেতেই থাকবে, তাই না হবে স্যার? এটা ভালো সুন্নত তো, নামাজ ভালো জিনিস তো না, এটা না, এটা উদ্দেশ্য না। এটা অনেকে দলিল দিয়েছে, যারা বিদাতি তারা দলিল দেয় এগুলো, মান সান্না সান সুন্নাতান ফিল ইসলাম, মানে এটা মান সান্না সুন্নাতান, এটা হচ্ছে সুন্নাত শরীয়ত সম্মত বৈধ, বৈধ কাজ, এ নয় যে শরীয়তের বাইরের কোন কাজ। আর সেই সাথে কথাও বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, যদি কেউ ইসলামে কোন খারাপ কাজ চালু করে, কাজটা ছিল না কিন্তু চালু করলো, এই মানুষ শান্ত শিষ্ট ছিল দিয়ে চালু করলো, মনে দেখবেন কোন কোন গ্রামে, এখন তো, এখন তো মাসাল্লাহ সব জায়গায় আম হয়ে গেছে, কোন কোন গ্রামে যখন প্রথম প্রথম টিভি আসছিল, এখানে কি হয়েছিল দেখেছেন, ডিশ আসছিল তখন লোকে আড়াল করে রাখত, প্রথম প্রথম এই ক্যামেরাওয়ালা মোবাইল নিষিদ্ধ ছিল এখানে, তাই না? প্রথম যে চালু করে ডিশ, প্রথম যে চালু করে ক্যামেরাওয়ালা মোবাইল, আমাদের দেশে কোন কোন গ্রামে টিভি আসেনি, প্রথম যে টিভি নিয়ে এলো, তার দেখা দেখি আরেকজন দুজন নিয়ে, তাই না? কি করব, সব ওদের বাড়িতে গিয়ে ভিড় করছে হুজুর, তো ওদের বাড়িতে গিয়ে দেখার চাই, নিজের বাড়িতে দেখা ভালো। হ্যাঁ, তাহলে এই যে গোনা হতে থাকলো, একটার পর দুটো, দুটোর পর তিনটে, প্রথম কে দেখালে রাস্তা? যে দেখাইল তার গুনাহ হতেই থাকবে, তাই না? এ হচ্ছে খারাপ সুন্নাত, যে খারাপ জিনিস চালু করলো। এই গ্রামের মেয়েরা মাশাআল্লাহ খুব ভালো, এমন ছিল যে এমন লিবাস পরত, পর্দা থাক আর না থাক, পর্দা যাকে বলে, বোরকা পরুক আর না পরুক, কমসে কম বেশ। আর এমন একটা মেয়ে ঢাকা থেকে কলেজ থেকে পড়ে এলো, এমন ছোট কাপড় পরতে লাগলো, তার দেখা দেখে অন্য মেয়েরা অনেক পড়তে লাগলো। কে প্রথম যে শুরু করলো তার গুনাহ হতেই থাকবে। ঠিক এইভাবেই খারাপ জিনিস যখনই চালু করবে তখন তার ওইভাবে গুনাহ হতে থাকবে, কারো গুনাহ কেউ বহন করবে না। হয়ে গেল। তাহলে কি ধরনের দান উত্তম হলো? যে প্রথম হলো গোপনে দান করা, দান হচ্ছে সবচেয়ে উত্তম। এবারে আরো আছে, অনেক কথা আছে ইনশাআল্লাহ, যেহেতু আজকে আমাদের লম্বা হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। দুই নম্বর হচ্ছে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও দান করা, ইনশাআল্লাহ আগামী দর্শে বলবো। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।